بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে সে সেই ব্যক্তি যে ইয়াতিমকে ধাক্কা দেয় এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না অতএব দুর্ভোগ সেসব নামাজির যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর যারা তা লোক দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহার্য বস্তু দেওয়া থেকে বিরত থাকে